بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم নূহকে আমি প্রেরণ করিয়েছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসিবার পূর্বে। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাহাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না, যদি তোমরা ইহা জানিতে। সে বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করিয়াছি, কিন্তু আমার আহ্বান উহাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে। جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাহাতে তুমি উহাদেরকে ক্ষমা করো, উহারা কানে অঙ্গুলি দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করিতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। অতঃপর আমি উহাদেরকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে। পরে আমি উচ্চ স্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে। বলিয়াছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا তিনি তোমাদেরকে সমৃদ্ধ করিবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা। তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাইতেছ না? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ কিভাবে সৃষ্টি করিয়াছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশ মন্ডলী? وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا এবং সেখানে চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপ রূপে। وَاللَّهُ أَنبَتَكُم مِّنَ الْأَرْضِ نَبَاتًا তিনি তোমাদেরকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে। ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا অতঃপর উহাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুত্থিত করিবেন। وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত। لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا যাহাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে। إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا نوح بوليا হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই। আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا এবং বলিয়াছিল তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করিও না ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক ও নাসরকে। وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا উহাদের অপরাধের জন্য উহাদেরকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোজখে, অতঃপর উহারা কাহাকেও আল্লাহর মোকাবিলায় পায় নাই সাহায্যকারী। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا নূহ আরো বলিয়াছিল হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফির গণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا তুমি উহাদেরকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে এবং যাহারা মুমিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো।